السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيل الله وقال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز ও মুহতারাম হযরাত মুরব্বিয়ানে কিরাম ও দিগার মুসল্লিয়ানে আজাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও মসজিদে এসে জুমার সালাত আদায় করার তৌফিক এনায়েত করছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ আমরা শাবান মাসের 14 তারিখের জুমায় উপস্থিত গত রাতে শাবে বরাত পালন করা হয়েছে আমি এ সম্পর্কে সামান্য আলোচনা করতে চাই ইসলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পূর্ণতা লাভ করেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক হে রাসূল আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা নাযিল করা হয়েছে আপনি ঠিক মতো পৌঁছিয়ে দিন ওয়া ইন লাম তাফআল যদি আপনি তা না করেন তাহলে আল্লাহর রেসালাতের দায়িত্ব আপনি আদায় করেন নাই বলে বিবেচনা করা হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত কঠোর ভাবে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন যে আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা কিছু নাযিল করা হয়েছে বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা কিছু অবতীর্ণ করা হচ্ছে সব কিছুকে ঠিক মতো পৌঁছিয়ে দিবেন আল্লাহর রাসূলকে গোপন করেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছুই গোপন করেন নাই এজন্যই নবুয়াতের দীর্ঘ 23 বছর পর্যন্ত নবুয়াত প্রচার করে যখন বিদায় লগ্নে এসে গেলেন বিদায় হজের ভাষণ দিচ্ছেন আরাফাতের ঐতিহাসিক ভাষণের এক পর্যায়ে বললেন ওয়ামার সাহাবীরা কিয়ামতের মাঠে তোমাদেরকে যেভাবে প্রশ্ন করা হবে ঠিক তেমনি ভাবে আমাকেও প্রশ্ন করা হবে। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছিলেন নবুয়াত এবং রিসালাতকে তোমাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য। আমাকে জিজ্ঞেস করা হবে আমি ঠিক মতো পৌঁছিয়েছি কিনা, তোমাদেরকে সাক্ষী নেওয়া হতে পারে। ও আমার সাহাবীরা বলো আলা হাল বাল্লাগতু, আমি কি পৌঁছিয়েছি, আমি কি পৌঁছিয়েছি, আমি কি আল্লাহর দায়িত্ব ঠিক মতো আদায় করেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রশ্ন করলেন, সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, নাম, কদ বাল্লাগতার রিসালাহ ওয়া আদাইতাল আমানাহ ওয়া নাসাহতাল উম্মাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ দেওয়া রিসালাত এবং নবুয়তের দায়িত্ব ঠিক মতো পৌঁছিয়েছেন। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া দায়িত্ব আপনি যথাযথ আদায় করেছেন, আমানতকে পৌঁছে দিয়েছেন এবং উম্মতের জন্য কল্যাণময় আপনি কাজ করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে আকাশের দিকে আঙ্গুল তুলে ইয়ানকুতু আসাবিআহু আঙ্গুলগুলো উপরে উঠাচ্ছেন আর নিচে নামাচ্ছেন আর বলছেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমার উম্মত সাক্ষী দিচ্ছে আমি আমার দায়িত্ব ঠিক মতো পৌঁছিয়েছি। মনে হচ্ছে একটা বিদায়ী অনুষ্ঠান। এইখান থেকে ভাষণ দিয়ে চলে আসলেন মুজদালিফার মাঠে অথবা মিনার মাঠে, আবার যখন ভাষণ দিচ্ছিলেন বিদায় হজের ভাষণের কয়েকটা অংশ ছিল। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠালেন কোরআনের সর্বশেষ আয়াতে, আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, আপনার মুসলিম জাতিকে জানিয়ে দিন, আমি আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে মুকাম্মাল করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম, ওয়াতমামতু আলাইকুম নিআমাতি, এবং আমার নিআমত তথা ওহী যে নিআমত আল্লাহর বাণী নাযিল হচ্ছিল সেই ওহীর নিআমতকে আত্মান্ত আমি তামাম করে দিলাম, সমাপ্ত করে দিলাম, রাদিতু লাকুমুল ইসলামাতিনা, এবং কিয়ামত পর্যন্তর জন্য দিন হিসেবে ইসলামকে তোমাদের জন্য মনোনীত করলাম। আকমালতু লাকুম দীনাকুম, দিনকে মুকাম্মাল করে দিলাম। এখন দিন মুকাম্মাল হলো, কিন্তু লোকেরা পাবে কোত্থেকে? 1400 বছর পরে এই ধানমন্ডির হাতেমবাগের মুসল্লিরা আল্লাহকেও দেখে নাই, নবীকেও দেখে নাই, এরা ইসলাম কোত্থেকে পাবে, সেই মুকাম্মাল দিন কোথায় পাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তারাক্তু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটো জিনিসকে রেখে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসাক্তুম বিহিমা, তোমরা পথভ্রষ্ট হবে না, পদস্খলিত হবে না, পদচ্যুত হবে না, গোমরা হবে না, মা তামাসাক্তুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত ওই দুটো জিনিসকে তোমরা আঁকড়ে ধরবে, মজবুত করে ধরবে। সেই দুটো জিনিস কি? কিতাব আল্লাহি, এক নাম্বার হলো আল্লাহর কিতাব কোরআন শরীফ, দুই নাম্বার কি? ওয়া সুন্নাত রাসূলিহি, আল্লাহর রাসূলের সুন্নাহ তথা সহিহ হাদিসগুলো। এইভাবে উম্মতকে দিক নির্দেশনা দিলেন। এরপরে শুধু এ পর্যন্তই ক্ষান্ত করেন নাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন, ভবিষ্যতে অনেক দল হবে, মত হবে। আজকে অনেকেই প্রশ্ন করে, এত দল এত মত আমরা কোথায় যাব? সেই সমাধানও কোরআন দিয়ে দিয়েছে। কোরআনুল কারীমের সূরা নিসার 7 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি তোমরা কোন বিষয়ে বিবাদে লিপ্ত হও, বিতর্কে লিপ্ত হও, বিতর্ক দেখা দেয়, এক ইমাম সাহেব বললেন এক রকম, আর একজন বললেন আর এক রকম, একজন হুজুর বললেন এক রকম, আর একজন বললেন আর এক রকম। এরকম যদি দিমাগ দেখা দেয়, বিতর্ক দেখা দেয়, তাহলে কোথায় যাইবা? অনেকে এটা বলেও যে আমরা কোথায় যাব, তোমরা কোথায় যাবা সে সমাধান আগেই দিয়ে দেওয়া আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইন তানাযাতুম ফি শাইইন, যখন তোমরা কোন বিষয়ে বিবাদে লিপ্ত হবে, বিতর্কে লিপ্ত হবে, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তোমরা সেটাকে আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরিয়ে দাও। আল্লাহর দিকে ফিরিয়ে দাও মানে কোরআনের সঙ্গে মিলাও, রাসূলের কাছে ফিরিয়ে দাও মানে সহি হাদিসের সঙ্গে মিলাও। এই দুইটা অনুযায়ী যে বলবে তারটা মানো, চারটা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী মিলবে না ওরটা বর্জন করো। সোজা কথা, আর কোন গোপন আছে মধ্যে কিছু? এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শুনে রেখো, আমার উম্মতের যত পিছনে চলে যাবে অত গোমরাহী বাড়তে থাকবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মাইয়াইশ মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, নিসকাতের 30 নম্বর পৃষ্ঠা বাবুল ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহ, এর ভিতরে এটা আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন মাইয়াইশ মিনকুম, তোমাদের থেকে যারা ইয়াইশ জীবিত থাকবে পরবর্তীতে আসবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, অনেক মতভেদ দেখবে, অনেক দল দেখবে, বিতর্ক দেখবে, তখন তোমরা কি করবে? কোন বড় পীর সাহেব কি বলে তা দেখবে, কোন বড় ইমাম সাহেব কি বলেন তা দেখবে না। আল্লাহর রাসূল তা বলেন নাই, পরিষ্কার করে দিলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদু আলাইহা বিন্নাওয়াজিজ, আলাইকুম তখন তোমাদের জন্য বাধ্যতামূলক হলো, আলাইকুম লাযিমুন আলাইকুম, ইসমেছেন মাদ্রাসার ছেলেরা বুঝবে এটা, আলাইকুম আসমায় আফালের একটা, আলাইকা বালহার ওয়াইদা এগুলো আসমা ফাআল যার মধ্যে ফেল আছে আমর, আলাইকুম বাধ্যতামূলক হলো তোমরা আঁকড়ে ধরবে সুন্নতি আমার সুন্না আমার আদর্শকে, ওয়াসুন্নাতিল খুলাফায়ির রাশিদিন আল মাহদিয়িন, এবং আমার খোলাফায়ে রাশিদিন যারা হেদায়েত প্রাপ্ত ছিলেন তাদের পথকে অনুসরণ করবে। তামাসসাকু বিহা এটাকে তোমরা মজবুতভাবে শক্তভাবে আঁকড়ে ধরবে, ওয়াদু আলাইহা বিন নাওয়াজিস এবং নাওয়াজিস দাঁত দিয়ে মারির দাঁত দিয়ে কামড়ে ধরো যেন ছুটে না যায়। আলা ওয়াইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, কিন্তু খবরদার নতুন নতুন আবিষ্কৃত বেদাত থেকে তোমরা নিজেকে বাঁচাও, কেননা যত নতুন নতুন ইবাদত তৈরি করা হয় সেগুলো বেদাত, ওয়াকুল্লা বিদআতিন দালালা, আর যত বেদাত সবগুলোর পরিণতি গোমরাহি ভ্রষ্টতা, আর নাথাইর রাওয়াতে বলা হয়েছে ওয়াকুল্লা দালালাতিন ফিন্নার, আর সব দালালতের পরিণতি জাহান্নাম আগুন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরো একটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, মিশকাত 27 নম্বর পৃষ্ঠা আছে বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু, যে ব্যক্তি আমাদের দ্বীনের মধ্যে ইসলামের মধ্যে এমন কিছু আবিষ্কার করবে যা ইসলামে নেই, ফাহুয়া রাদ্দুন তা প্রত্যাখ্যাত প্রত্যাহত, এটা গ্রহণযোগ্য হবে না। নতুন কিছু তৈরি করা হয় বলবেন যে বেদাতীরা বলে হুজুর এই যে মোবাইল ব্যবহার করেন এটা নতুন, আল্লাহ নবীর যুগে ছিল, ফ্যানের তলে বসে আপনি বয়ান করেন এটা নতুন, প্লেনে চড়ে মক্কা শরীফ হজ করতে যান প্লেন আল্লাহ নবীর যুগে ছিল না এটা নতুন বেদাত, মাইকে আপনি ওয়াজ করেন এটা বেদাত, বাস গাড়ি কার যত সবগুলো আল্লাহ নবীর যুগে ছিল না এগুলো সব বেদাত। আমি বলি বেদাত যদি এরকমই হয় তাহলে তুমি বেদাত আমি বেদাত তোমার বাচ্চাটা বেদাত সদ্যগোষ্ঠী সব বেদাত, কারণ কেউ নবীর যুগে ছিলাম না। বিভ্রান্ত করছে মানুষদেরকে বেদাত কাকে বলে, মান আহদাসা ফিদ্দিন মুখতারাতুন ফিদ্দিন, ইসলামের মধ্যে ইবাদতের আকারে সওয়াবের উদ্দেশ্যে নতুন কোন ইবাদত তৈরি করার নাম হচ্ছে কি? মাইক ব্যবহার করলে কি ইবাদত করে ব্যবহার করা হচ্ছে? এটাকে ফ্যানের তলে বসে দেখুন ইবাদত, প্লেনে যাওয়া কোন ইবাদত, আপনি হজ করতে যাবেন কেমনে গেলেন তার সাথে কোনো হজের সম্পর্ক নাই, হেঁটে যান, ঘোড়ায় চলে যান, গাদায় চলে যান, উঠে চলে যান, প্লেনে যান, কোন অসুবিধা নেই। এইভাবে মানুষকে বিভ্রান্ত করছে একদল বেদাতি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার করে দিয়েছেন, ইবাদতের নামে আমি যা করি নাই, আমার আনিত স্থানের মধ্যে যা আল্লাহ তাআলা দেন নাই, এমন কিছু নতুন করে ইবাদতের জন্য তৈরি করার নাম হচ্ছে কি? বেদাত। সুতরাং বেদাতের অর্থই নয় যে মোবাইল বেদাত, মোদা মোবাইল ব্যবহার করা কোনো ইবাদত নয়। ইবাদতের উদ্দেশ্যে সওয়াবের জন্য যেই সমস্ত জিনিসগুলোকে নতুন করে তৈরি করা হয় তার নাম হচ্ছে কি? বেদাত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে দিয়েছেন, ইবনে মাজার হাদিস পরিষ্কার বলা আছে, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يقبل الله لصاحب بدعة صوما ولا صلاة ولا حجا ولا زكاة ولا عدلا ولا صرفا ولا جهادا يخرج من الإسلام كما تخرج الشعرة من العجين। যেই ব্যক্তি বিদআত করে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির নামাজ রোজা হজ যাকাত জিহাদ নফল ফরজ কোন কিছুই কবুল করেন না, ইয়াখরুজু মিনাল ইসলাম সে লোকটা ইসলাম থেকে তেমনি ভাবে বেরিয়ে যায়, কামা তাখরুজু শাহরাতু মিনাল আজিম যেরকম ভাবে আটার খমিরার মধ্যে যদি মেয়ে লোকের চুল পড়ে চুলটা ধরে টান দিলে চুলটা বেরিয়ে আসে তার সঙ্গে আটা লাগে না, ঠিক তেমনি ভাবে বেদাতি ব্যক্তি যত ইবাদত করুক নফল রোজা সহজ জাকাত জিহাদ যা কিছু করুক সবগুলো আল্লাহ দরবারে কোনো গ্রহণযোগ্য হয় না, বরং সেই ব্যক্তি ইসলাম থেকে ওই চুলের মতো বের হয়ে চলে যায়, ইসলাম থেকে বেরিয়ে যায়। ইবনে মাজাহ দ্বিতীয় বৃত্তান্ত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এ পর্যন্তই ক্ষান্ত করেন নাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, আন ইব্রাহিম ইবনে মাইসারা তাকাল قال رسول الله صلى الله عليه وسلم من وقر صاحب بدعة فقد أعان على هدم الإسلام رواه البيهقي في شعب الإيمان। মিশকাত 31 পৃষ্ঠা বলা হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন, মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন যেই ব্যক্তি কোন বিদআতকে সম্মান করলো তাযীম করলো, ফাকাদ আনা আলা হাদামিল ইসলাম সে ইসলামকে ধ্বংস করার জন্য সাহায্য করলো, কারণ বিদআতকে সম্মান করা মানে তার বিদআতকে সমর্থন করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন যেই ব্যক্তি কোন বেদাতিকে সম্মান প্রদর্শন করলো, ফাকাদ আনা আলা হাদামিল ইসলাম সেই ব্যক্তি ইসলামকে ধ্বংস করার জন্য ইসলামকে উৎখাত করার জন্য সে সাহায্য করলো, কারণ ইসলামে যদি নতুন নতুন ইবাদত তৈরি করা শুরু হয়ে যায় তখন আল্লাহর নবীর আনিত ইসলাম আস্তে আস্তে বাদ পড়ে যাবে। এই জন্য কোরআন খুব সুন্দর শব্দ ব্যবহার করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আয়াত শুধু পাঠ করেছিলাম, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে মুকাম্মাল করে দিয়েছি পরিপূর্ণ করে দিয়েছি। পরিপূর্ণ কাকে বলে? মনে করুন মসজিদের কাজটা পরিপূর্ণ হয়ে গেছে, এখন একজন একটা স্বর্ণের ইট নিয়ে আসলো বা হীরকের ইট নিয়ে আসলো, বলল হুজুর এটা মসজিদে এক জায়গায় লাগান, আমি বলবো যে মসজিদের কাজ মুকাম্মাল আকমালতু লাকুম তোমাদের মসজিদ পরিপূর্ণ হয়ে গেছে, এখানে আর নতুন কিছু লাগাবার সুযোগ নাই। না হুজুর অনেক সুন্দর অনেক ভালো, অসুবিধা কি? একটা ইটের এত মূল্য গোটা মসজিদের চেয়েও বেশি মূল্য হবে, এখন যদি লাগাতে হয় এই সুন্দর ইট কি করতে হবে? ওই এক ইট পরিমাণ জায়গা ভাঙতে হবে, খালি করতে হবে, তারপরে তোমার নতুন ইট লাগানো যাবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আজকে আমি তোমাদের দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছি মুকাম্মাল করে দিয়েছি, সুতরাং এর মধ্যে নতুন কিছু ঢুকাবার প্রয়োজন হবে না। যদি কোনো ব্যক্তি নতুন কিছু ঢুকায় যত সুন্দর হোক যত ভালো হোক সে আমার নবীর ইসলামকে আমার দিনকে ভেঙ্গে চুরে চুরমার করে তারপরে ঢুকাতে পারবে। এজন্য আল্লাহ রাসূল পরিষ্কার করে দিয়েছেন, মা মানি বিতাদা বিদাআতান মা বিতাদা কওমুন বিদাআতান, যখন কোন জাতি কোন বিদাআত আবিষ্কার করে, ইল্লা রাফা আল্লাহু মিনহু সুন্নাতান, সেখান থেকে ওই পরিমাণ সুন্নাত বিদায় নিয়ে চলে যায়, লা ইউঈদুহা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত সেই সুন্নাত আর যথাযথ ফিরে আসে না। বিদাআত এত মারাত্মক জিনিস, একটা জেনাকার জেনা করে চুরি করে, চোর চুরি করে, ডাকাত ডাকাতি করে, গুনাহ মনে করে, পাপ মনে করে, সওয়াব মনে করে, করে না, তওবা করার সুযোগ আছে, হতে পারে মৃত্যুর আগে সে তওবা করবে, কিন্তু একটা বেদাতি বেদাত করে কি মনে করে, সওয়াব মনে করে, কাজী সে ব্যক্তি তওবা করবে, কাজী বেনামা বেদাতি, একটা জেনাকারের চেয়েও খারাপ, একটা চোরের চেয়েও খারাপ, একটা ডাকাতের চেয়েও খারাপ, কারণ সে ইসলামের চরম ক্ষতি করেছে, যেটা জেনাকার করে নাই, জেনাকার জেনা করে পাপ মনে করে, আর এই বেদাতি গুনামত করে সব মনে করে। এই বেদাত আমাদের সমাজে অসংখ্য আছে, আপনি বলবেন অনেক দল, কারটা মানলে আমি সেই কথা পরিষ্কার আগেই করেছি, এই যে অনেক দল হবে এটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়ান্নাহাদা সিরাতি মুস্তাকিমা, আমার রাস্তা হচ্ছে সোজা রাস্তা, মুস্তাকিমান একেবারে সোজা, ফাত্তাবিউহু, তোমরা সেই সোজা রাস্তাকে অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিউ সুবুলা, খবরদার তোমরা ছোট ছোট রাস্তার অনুসরণ করো না, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তাহলে আল্লাহর রাস্তা থেকে তোমাদেরকে সরিয়ে ফেলবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস আয়াতটাকে তাফসীর করেছেন, সে তাফসীর এখানে আছে। আল্লাহর রাসূল একটা সোজা দাগ দিলেন, দাগ দেওয়ার পরে তার ডানে বামে আরো অনেকগুলো দাগ দিলেন, দাগ দিয়ে বললেন, মাঝখানে তাকে হাত রাখলেন, রেখে বললেন, হাদা সাবিলুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর রাস্তা, আর এই যে ডানে বামে ছোট ছোট রাস্তা, এগুলো হচ্ছে হাদি সুবুলুশ শায়াতিন, এইগুলো শয়তানের রাস্তা, আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতান, এর প্রত্যেকটা রাস্তার মুখে মুখে এক একটা শয়তান বসে আছে, যখনই কোন ব্যক্তি সিরাতে মুস্তাকিমে চলতে যায়, তখন ওই শয়তানকে এই রাস্তায় ঢুকে এখানে আল্লাহকে পাওয়া যাবে, এই রাস্তায় ঢুকে এখানে আল্লাহকে পাওয়া যাবে, এইভাবে শয়তান মানুষকে সিরাতে মুস্তাকিম থেকে সরিয়ে নিয়ে গোমরাহির পথে লাগিয়ে দেয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাগ দিয়ে বুঝালেন সেই রাস্তাগুলো কি এখন নেই, যখনই কোন ব্যক্তি তওবা করে আল্লাহকে পাওয়ার জন্য আসে, তখনই এক একটা শয়তানের মরিদ দিয়ে বলে, আসো আমার বিশ্বাসের কাছে মরিদ হও, অমুক তরিকায় ঢুকো, অমুক মাজারে চলো, শয়তান গুলো মানুষ থেকে সিরাত মুস্তাকিম থেকে আল্লাহ রাস্তার থেকে নিয়ে এক একটা মাজারের পিছনে এক একটা পীরের পিছনে লাগিয়ে শয়তানের ভূমিকা পালন করেছে। আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে দিয়েছেন, এটা মিশকাতের 30 নম্বর পৃষ্ঠা আব্দুল্লাহ বিন মাসউদ থেকে হাদিস, খাত্তালানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান শয়তান বসে আছে, এবং যখনই কোন মানুষ রাতে মুস্তাকিমে চলতে থাকে, তখন তাকে সেই বাঁকা রাস্তায় ঢুকাবার চেষ্টা করে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে আয়াত পেশ করলেন, ওয়াকরা ان ان هذا صراط مستقيما فاتبعوه ولا تتبعوا السبل। এরপরে আল্লাহর রাসূল আরো পরিষ্কার করলেন, দল অনেক হবে, অনেকে বলে অত দল, এই সমুদ্র যদি রক্ষা পাবে না, আল্লাহর কসম আল্লাহর নবী কোন জিনিসকে গোপন করে দেন নাই, তিনি পরিষ্কার করে দিয়েছেন অনেক দল হবে। হাদিস আমার সামনে খোলা আছে, আর আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا ياتين على امتي كما اتى على بني اسرائيل حذو النعل بالنار, আমার উম্মতের উপরে সেই পুরো পরিস্থিতি বিরাজমান হবে যা হয়েছিল বনি ইসরাইলদের প্রতি, আগের উম্মতদের প্রতি, হাযু আন-নাহল বিন-নাল, জুতার সঙ্গে পা যেরকম মিশে যায় এরকম ভাবে এই জাতিও বিধর্মীদের অনুসরণ করবে, হাত্তা ইন কানা মিনহুম আতা উম্মাহু আলানিয়াতান লাকানা ফি উম্মতি মান ইস্তাউ দালিক, যদি সেই বিধর্মীদের মধ্যে কোন ব্যক্তি নিজের মায়ের সঙ্গে প্রকাশ্যে জেনা করে থাকে, আমার উম্মতের মধ্যে তাও সংঘটিত হবে। এরপরে বললেন, ওয়াইন্না বনি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লা, জেনে রাখো, বনি ইসরাইল 72 ফেরকায় বিভক্ত হয়েছিল। আমার উম্মতাতিরি 73 ফেরকায় বিভক্ত হবে, কুল্লুহুম ফিন্নার, সবগুলো জাহান্নামী হবে, ইল্লা মিল্লাতা ওয়াহিদা, তবে একটা দল মাত্র জান্নাতি হবে। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কিরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ সেই দলটি কারা, কি তাদের পরিচয়? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেই দলটি হচ্ছে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই পথের উপরে, যেই মতের উপর আছি, এই পথে এই মতে যারা থাকবে তারাই একমাত্র নাজাত পাবে, এটা সবগুলো জাহান্নাম। এবারে আসুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সবে বরাতে হালুয়ার রুটির ব্যবস্থা করেছিলেন কিনা, সাহাবায়ে কেরাম করেছিলেন কিনা, যদি করে থাকো তুমিও খাও আমিও খাবো কোনো আপত্তি নাই, আর যদি না করে থাকে তুমি এই সময় সওয়াবের জন্য যে কাজটা করছো তার চরম বেদাত করছো। আজকে গত রাতে আমার কয়েকটা প্রোগ্রাম ছিল, আপনারা এখানে যারা ছিলেন জানেন অনেক রাতে এসেছি এখানে, রাস্তায় দেখলাম মাজারের রাস্তাগুলো প্রায় বন্ধ হয়ে গেছে, মাজারে গিয়ে সেজদা করা হচ্ছে, প্রার্থনা করা হচ্ছে, আগরবাতি মোমবাতি টাকা পয়সার ছড়াছড়ি ছিল, কেউ যদি অস্বীকার করতে না পারে সেজন্য আমার সৈনিকেরা মাশাআল্লাহ রাত্রে ভিডিও করেছে, এগুলো সব বিভিন্ন মাজারে ভিডিও আনা হয়েছে। কেন এই উম্মত ইসলামের নামে চরম বেদাতিরিত্ব আছে, শিরকিরিত্ব আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই হাদিস দিয়ে দলিল পেশ করা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতে হঠাৎ করে নাই, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ভাগের রাতে আল্লাহর নবী স্ত্রীদের কাছে ভাগ করে থাকতেন, এক এক রাত্রে এক এক স্ত্রীর কাছে থাকতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন আমি আল্লাহর রাসূলকে এক রাতে দেখলাম তিনি আমার বিছানা থেকে কোথাও চলে গেছেন, আমি মনে করলাম যে বোধহয় অন্য কোন বিবি সাহেবের কাছে চলে গেছেন, সেজন্য খুঁজতে বের হলাম কার ঘরে গেলেন, দেখলাম যে না অন্য কোন বিবির ঘরে নয়, তিনি কবরস্থান থেকে আসতেছেন, জান্নাতুল বাকি মদিনার যে কবরস্থান ওদিক থেকে আসছেন। আমি দেখে আবার ঘরে রওনা হলাম যাতে আল্লাহর রসুল না দেখে ফেলেন যে আমি এই সন্দেহ করছি, আল্লাহর রসুল আমাকে দেখে ফেললেন, আমি একটু দ্রুত হাঁটতে শুরু করলাম, আল্লাহর নবীও দ্রুত হাঁটতে শুরু করলেন, আমি দৌড় দিলাম নবীও দৌড় দিলেন, আমি এসে শুয়ে পড়লাম, শ্বাস গরম হচ্ছিল, আল্লাহর নবী বললেন ব্যাপার কি, বলে কিছুই না, বলে না আমার আগে যে একটা ছায়ার মতো দৌড়াচ্ছিল এটা কি তুমি না, বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো মনে করেছিলাম আপনি অন্য কোন বিবির কাছে চলে গেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়েশা তুমি কি মনে করেছো আইয়ুহিফাল্লাহু রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল তোমার উপরে জুলুম করবেন? আর জেনে রাখো এই রাত্র অনেক বড় পবিত্র রাত্র, এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে নেমে আসেন, মানুষদের গুনাহ ক্ষমা করেন, এবং বনু কালব গোত্র আরবের সবচেয়ে বেশি ছাগল পালত যারা, সেই বনু কালব গোত্রের ছাগলের গায়ে যত বসম এর চেয়ে বেশি লোকদেরকে এই রাতে গুনাহ ক্ষমা করে দেন, সেজন্য আমি কবর জিয়ারত করতে গিয়েছিলাম। এই হাদিসটা মেশকাতেও আছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই বলেন যে হাদিসটা দয়িফ, হাদিসটা কি এইটা আর বয়ান করে না কেউ, ওই আগেরটা বয়ান করলো, একটা দয়িফ হাদিস আর কতগুলো জাল হাদিস দিয়ে যেভাবে ছড়াছড়ি। আচ্ছা যদি আমি তর্কের খাতিরে মেনে নেয় যে ঠিক আছে, তাহলে আল্লাহর নবী যে কবরস্থান গিয়েছিলেন, সাহাবায়ে কিরামদের বহর নিয়ে গেছিলেন, আবু বকরকে বলেছিলেন, ওমরকে বলেছিলেন, ওসমানকে বলেছিলেন, কোন সাহাবীকে সাথে নিয়ে যান না, একা চলে গেলেন, এই যে একটা গোপন আমল সেইটাকে কেন্দ্র করে মাজারে যে অবস্থা হচ্ছে, তারপরে মাজারে গিয়ে জিয়ারত করো তাতে আমার আপত্তি নাই, কারণ জিয়ারত করা যায় যে স্পষ্ট বুঝবেন আপনারা, আমার বক্তব্য সুস্পষ্ট করার চেষ্টা করি, আমি এ কথা বলছি না কবর জিয়ারত করা যায় নেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্পষ্ট করেছেন মদিনায় যখন প্রথম হিজরত করে গিয়েছিলেন তখন কবর জিয়ারত করা নাজায়েয ঘোষণা করলেন, কারণ মানুষেরা তখন কবরের বেশি বুঝা করত, পরবর্তীতে মানুষ যখন বুঝলো যে না কবর আল্লাহর দেওয়ার কোন ক্ষমতা নেই, মানুষ যখন বুঝলো কবরে সেজদা করা যাবে না, টাকা পয়সা দেওয়া যাবে না, তখন আল্লাহর রাসূল একদিন ঘোষণা করলেন আলা ইন্নি কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কবর, ও আমার সাহাবারা শোনো আমি তোমাদেরকে কবর জিয়ারত করা থেকে নিষেধ করেছিলাম, আলা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, আ তোমরা এখন থেকে কবর জিয়ারত করবে কারণ এটা মৃত্যুকে স্মরণ করিয়ে দেয়, কবরস্থান গেলে মানুষের দিল নরম হয়, মৃত্যুর কথা স্মরণ হয়, তোমরা কবর জিয়ারত করো, এই হাদিসের ভিত্তিতে কবর জিয়ারত করা জায়েজ, কিন্তু কবর জিয়ারতের জন্য দূর দরাজের সফর করা যায় নেই, সে বিষয়টা আলাদা মাত্রা সেদিকে যাচ্ছি না। কিন্তু এই যে কবরস্থানে গেল, মিছিল হলো, ইমাম সাহেবরা তলে তলে নিয়ে যাচ্ছেন, মিছিল করছেন, কোন হাদিসের সুবুত আছে? যেটা দেখালাম সেটাও দুর্বল হাদিস, তারপরও যদি মেনে নেয় তো আল্লাহ রাসূল যেভাবে গিয়েছিলেন তুমি সেভাবে যেতে। এরপরে আজকে কবরের টাকা পয়সা সরাসরি কবরের সমান হয়ে গেছে, টাকা পয়সা স্তূপ পড়ে গেছে, ভিডিও করে আপনি দেখবেন ইনশাআল্লাহ, স্তূপ পড়ে গেছে। আমি জিজ্ঞেস করতে চাই, কবরওয়ালা কি কবরে অসহায়? আল্লাহর পক্ষ থেকে তিনটা প্রশ্ন করা হবে কবরে, মান রাব্বুকা ওমা দীনুকা ওমা হাযা রাজুল্লাযী বুয়িতা ফীকুম, এই তিন প্রশ্ন উত্তর যদি কোনো ব্যক্তি সঠিকভাবে দিতে পারে, আল্লাহর পক্ষ থেকে বলা হবে, আন সাদাকা আব্দি, আমার বান্দা সত্য বলেছে, ফাফিস মিনাল জান্নাহ ওয়াল বিসমি মিনাল জান্নাহ আবতাহু লাহু ইলাল জান্নাহ আবতাহু লাহু বাবা মিনাল জান্নাহ, আমার বান্দা সঠিক উত্তর দিয়েছে, তার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তার গায়ে জান্নাতের পোশাক পরিধান করিয়ে দাও, তার কবরের সঙ্গে জান্নাতের সঙ্গে সুরঙ্গ খুলে দাও, জান্নাতের পোশাক আসবে, জান্নাতের বিছানা আসবে, জান্নাতের পাতি আসবে, জান্নাতের খাবার আসবে, জান্নাতের সুগন্ধ আসবে, তোমার আদর করো, তোমার পাতি তোমার কাপড় চোপড়ের কোনো প্রয়োজন নয়। অপরদিকে যদি সঠিক উত্তর দিতে না পারে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, আন কেবলা, সে মিথ্যা বলেছে, তোমার চাদরের কোন মূল্য আছে এখানে? যদি সত্যি আল্লাহ হয়ে থাকে, তার কবরে খাবারের অভাব আছে? কবরে লেখা আছে টাকা নিজ হাতে ফেলুন, কেন কবর না খেয়ে মরছে? যদি সত্যি না খেয়ে থাকে সেই ব্যক্তি জাহান্নামে নিশ্চয়ই, তুমি কেন জাহান্নামের কবরে ভুল দিচ্ছ, তাদের দিচ্ছ? এরপরে আসুন আমি এবারে পরিষ্কার দলিলে যাচ্ছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর তিন দিন আগে বলেছেন, মৃত্যুর তিন দিন আগে রোগাক্রান্ত অবস্থায় বিছানায় শুয়ে শুয়ে বলছেন, আশঙ্কা করছেন যে উম্মতের একটা দল এমন হতে পারে, তিনি বলছেন, লানাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা, আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি এবং খ্রিস্টানদের প্রতি লানত করুক, অভিশাপদের কদম নাজিল করুক, তারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াই মাসালিহিম মাসাজিদ, তারা তাদের নবী এবং বুজুর্গদের কবরগুলোকে সেজদার স্থান বানাতো, লা তাজালু কবরি ওয়াসানা ইউমাত ওয়া আলা উম্মাতি খবরদার, আমার মৃত্যুর পরে তোমরা আমার কবরকে মূর্তিখানা ইবাদতখানা বানাবে না, যেখানে পূজা করা হবে, যার ফলে আজ পর্যন্ত আল্লাহ নবীর কবরে কেউ সেজদা দিতে পারে না, টাকা দিতে পারে না, পয়সা দিতে পারে না, আল্লাহ নবীর নিষেধের কারণে তার প্রথমা স্ত্রী মক্কা শরীফের জান্নাতুল মুআল্লাবা কবরস্থান যেটা আছে, আল্লাহ নবীর যুগ থেকে কবর দেওয়া হচ্ছে, এখন দেওয়া হচ্ছে, আল্লাহ নবীর প্রথমা স্ত্রী খাদিজাতুল কুবরা, যিনি আল্লাহ নবীর জন্য জান মাল সমর্পণ করেছিলেন, যেই স্ত্রী থাকা অবস্থায় আল্লাহর নবী আর কোন মেয়ের বিয়ে করেন নাই, যেই স্ত্রীর থেকে নবীর সব সন্তানগুলো একজন ছাড়া, সেই স্ত্রী যখন মরে গেল, তার কবরে কোন গম্বুজ তৈরি করা হয়েছিল, বিল্ডিং তৈরি করেছিলেন, চাদর দিয়েছিলেন, সে সময় দেন না, আজকেও দেওয়া হচ্ছে না, মক্কা শরীফ গিয়ে দেখবেন চতুর্দিকে দেওয়াল দেওয়া আছে, কবরটা পড়ে আছে। মদিনা শরীফ চলে যান, আল্লাহর নবীর কবর দেওয়ার সামনে বের হলে বিশাল এক কবরস্থান চতুর্দিকে দেওয়াল দিয়ে ঘেরা, জান্নাতুল বাকি ভারতীয় লোকেরা বলে, বাকিউল বরকত, এই কবরস্থানে ওসমান রাদিয়াল্লাহু তাআলার কবর আছে, এই কবরস্থানে আল্লাহর নবীর মেয়েদের কবর আছে, এই কবরস্থানে বিবিদের কবর আছে, এই কবরস্থানে 10,000 সাহাবায়ে কেরামদের কবর আছে, ও মুসলমান জাতি মদিনার কবরস্থানে গিয়ে দেখো সেইখানে কোন সাহাবীর কবরে গম্বুজ আছে কিনা, বিল্ডিং আছে কিনা, চাদর আছে কিনা, মোমবাতি আছে কিনা, আগরবাতি আছে কিনা, কোন রকমের চিন্তা করা হচ্ছে কিনা, আছে কেউ বলতে পারবে? হাজি সাহেবরা সাক্ষী দিবেন, মসজিদে নববীর থেকে সোজা উত্তর দিকে চলে যান, অহুদ পাহাড় দেখা যায়, এই পাহাড়ের প্রান্তে যুদ্ধ হয়েছিল, অহুদের যুদ্ধ, আল্লাহর নবী দান্না শহীদ হলো, হামজা সহ 70 জন সাহাবী শহীদ হলেন, তাদেরকে ওখানে কবর দেওয়া হলো, তাদের শহীদের কবর ওখানে রয়েছে, চতুর্দিকে দূরের থেকে দেওয়াল দেওয়া রয়েছে, একটা কবরে চাদর নাই, টাকা নাই, পয়সা গবাদি মোমবাতি নাই, অবসরমান জাতি কেন হামজার কবরে সমস্ত শহীদদের সর্দার জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, তার কবরে চাদর দেওয়ার লোক নাই? আল্লাহ নবীর মেয়েদের কবরে চাদর দেওয়ার লোক নাই, আল্লাহ নবীর স্ত্রীদের কবরে চাদর দেওয়ার লোক ছিল না, টাকা পয়সা দেওয়ার লোক ছিল না, সেজদা করার লোক ছিল না, কেন দেওয়া হচ্ছে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোর ভাবে নিষেধ করেছেন, সেজন্যই আজ পর্যন্ত এই কবর গুলোতে কোন রকম সেজদা হচ্ছে না, টাকা পয়সা দেওয়া হচ্ছে না। অবসলমান জাতি যদি নবীর কবরে সেজদা দেওয়া না যায়, নবীর কবরে টাকা পয়সা দেওয়া না যায়, নবীর স্ত্রীর কবরে না যায়, সাহাবীদের কবরে না দেওয়া যায়, তাহলে তুমি কোন দিকের কারণে তোমার দেশে বড় বড় মাজার তৈরি করছো, সেজদা করছো, টাকা দিচ্ছ, পয়সা দিচ্ছ, মোমবাতি জ্বালাচ্ছ, আগের বলে যাচ্ছ, এগুলো কি শয়তানের কাজ নয়? ইসলামকে বোঝার চেষ্টা করুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার করে দিয়েছেন, আমরা দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সমস্ত নামাজের উপর সেজদা আছে কিনা? ফজরের নামাজের উপর সেজদা আছে না? না দিলে নামাজ হবে? ফজরের নামাজের উপর সেজদা করতে হবে, যোহরের নামাজ পড়ার উপর সেজদা করতে হবে, আসরের নামাজ পড়ার উপর সেজদা করতে হবে, মাগরিবের নামাজ পড়ার উপর সেজদা করতে হবে, জুমার নামাজ পড়ার উপর সেজদা করতে হবে, ঈদের নামাজ পড়ো তোমাকে রুকু সেজদা করতে হবে, যত প্রকারের নামাজ আছে সব নামাজের রুকু সেজদা করতে হবে, না করলে তোর নামাজ হবে না। কিন্তু খবরদার, নামাজটা যদি জানাজার নামাজ হয় তাহলে তো রুকু করতে পারবি না, সেজদাও করতে পারবি না। জানাজার নামাজ বাবা আদমের হোক না কেন তুই রুকু সেজদা করতে পারবি না? জানাজার নামাজ ইব্রাহিম আলাইহিস সালামের হোক না কেন রুকু সেজদা করা যাবে না? জানাজার নামাজ সাইয়্যিদুল আমবিয়া ওয়াল মুরসালিন সমস্ত নবীদের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোক না কেন রুকু সেজদা করা যাবে না? জানাজা চাই আবু বকর সিদ্দিকের হোক না কেন, ওমরের হোক না কেন, আলীর হোক না কেন, রাদিয়াল্লাহু তাআলা আনহুম, যে কোন ব্যক্তির জানাজা হোক রুকু সেজদা করা যাবে? জানাজার নামাজ চাই আব্দুল কাদের জিলানির হোক না কেন রুকু সেজদা করা যাবে না? জানাজা চাই শাহজালাল রহমাতুল্লাহ হোক না রুকু সেজদা করা যাবে না? জানাজা চাই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ হোক না রুকু সেজদা করা যাবে না? অবসলমান জাতি, জানাজার নামাজের রুকু সেজদা করা যাবে না, অন্য নামাজের রুকু সেজদা করতে হবে, পার্থক্য করে কেন তা চিন্তা করেছো? পার্থক্য হচ্ছে এই, অন্য সব নামাজ তুমি পড়ছো আল্লাহর জন্য, মাঝখানে কোনো লাশ নাই, মাঝখানে কোনো মানুষ নাই, কোনো বান্দার ছবি নাই, কিন্তু জানাজার নামাজে একটা লাশ তোমার সামনে আছে। তুমি যদি আল্লাহর জন্য সেজদা করো, তারপরেও এই বন্ধ বেদাতি লোকেরা বলবে এই তো বুজুর্গকে সেজদা করা হচ্ছে, সম্মান দেখানো হচ্ছে। মানুষ যদি ভ্রান্ত না হয়, মানুষ যাতে গোমরা করার সুযোগ না পায়, আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য নিজের রুকুকে নিজের সেজদাকে মাফ করে দিয়েছেন, তবুও বিভ্রান্ত না হয়, গোমরা না পায়। নতুবা রুকু করার সেজদা করার সময় সবচেয়ে উপযুক্ত সময় তো ওই সময় ছিল, বুজুর্গের লাশ একেবারে সামনে, মাত্র দেড় হাত থাকা, এর মধ্যে তুমি সেজদা করতে পারলে না, তোমার সামনের থেকে লাশটা যখন কবরে চলে গেল, আড়াই হাত থাকা হয়ে গেল, মাঝখানে দুই মন মাটি আসলো, বাস আসলো, হগলা আসলো, এরপরে তোমাকে কোন বিবেক সেই কবরে গিয়ে সেজদা করার অনুমতি দিচ্ছে? কবরে সেজদা করা কি হারাম? কবরে সেজদা করা কি টাকা পয়সা দেওয়া কি হারাম? কবরে চাদর দেওয়া কি হারাম? কবরে প্রার্থনা করা কি হারাম? কবরের কাছে কিন্তু চাওয়া যায় না, চাবো কার কাছে? আল্লাহ রাসূল তারা পরিষ্কার করে দিয়েছেন, আমি তো কাসেম, আল্লাহ তারা দাতা, দাতা অন্য কেউ নয়, কোন খাজা বাবা নয়, গাজা বাবা নয়, ল্যাংচা বাবা নয়, পীর বাবা নয়। পরিষ্কার করে দিলেন দেওয়ার মালিককে, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলেছেন, প্রতি রাতের শেষ ভাগে আল্লাহ তারা প্রথম আকাশ অবতীর্ণ হয়ে বলেন, আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলামিন মুস্তারজিকিন ফারজুক লাহু, আলামিন মুবতালান ফাওয়াফিয়াহু আলা কাদা। আছো কোন ব্যক্তি ক্ষমা প্রার্থী, আমি তাকে ক্ষমা করতে পারি, আছো কোন রিজিক প্রার্থী, আমি তাকে রিজিক দিতে পারি, আছো কোন বিপদগ্রস্ত ব্যক্তি, আমি বিপদ থেকে দূর করতে পারি। এইভাবে এক একটা করে ডাকেন প্রতি রাতের শেষ ভাগে, কখন? সূর্য ডুবার থেকে ফজর পর্যন্ত সবাই তাকে তিন ভাগ করলে শেষে তৃতীয় ভাগে আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু ইলা সামাই দুনিয়া, বুখারী শরীফের সহিহ হাদিস, প্রত্যেক রাতে শেষ তৃতীয় অংশে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে নেমে আসেন, এরপরে ডাকতে থাকেন আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আলামিল মুস্তারজিকিন ফারযুকালা আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর, এইভাবে ফজর পর্যন্ত দাঁড়াতে থাকেন, সহি রেওয়ায়েত আছে। এমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন যে তোমরা শবে কদরকে রমজানের শেষ দশকে তালাশ করো, কিন্তু দেখা যায় শবে কদরে 27 রাতকে আমরা খাস করে নিয়েছি, ওই রাতে কিছুটা ভিড় দেখা যায়, এছাড়া কোনো ভিড় নাই। মানুষ মনে করে যে শবে বরাতে যেহেতু ভাগ্য লেখা হয়, এই জন্য বোধহয় খুব দৌড়ে আসে। আমার সামনে তাফসীরে কিতাব লেখা আছে, কোরআনে কারিমে যে আয়াত দিয়ে আমাদের দেশের অনেক ওলামায়ে কেরাম দেখি শোনা যাচ্ছে, বিশেষ করে রেডিওতে টেলিভিশনে পত্র পত্রিকা যারা লেখেন তারা লিখেছেন যে কোরআন শরীফে শবে বরাত সম্পর্কে আলোচনা আছে। ও মুসলমান জাতি, সেইটা কোন আয়াত তুমি নিজে পরিষ্কার চিন্তা করে গবেষণা করো, সেটা হচ্ছে সূরা দুখানের 4 নম্বর আয়াত। কিন্তু আয়াতের শুরুতে সূরা শুরুতে বলছেন 1 নম্বর আয়াত হামিম, 2 নম্বর আয়াত ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি কোরআনকে নাযিল করেছি, কি করেছি, ইন্না আনজালনাহু, আমি কোরআনকে নাযিল করেছি ফি লাইলাতিন মুবারাকা, একটা মুবারক রাতে, বরকতময় রাতে। এরপরে তৃতীয় আয়াত চতুর্থ দিকে বলছেন ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, সেই রাতে সমস্ত প্রোগ্রাম হয়, জিনিসকে স্থিরীকৃত করা হয়, বন্টন করা হয়। তাহলে বন্টন করা হয় এই সুরায় যে বলল বন্টন করা হয় তা কোন রাতে, মুবারক রাতে। সেই মুবারক রাত সম্পর্কে বলছেন যে কোরআন নাজিলের রাত, কোন রাত কোরআন নাজিল হয়েছিল, কোন রাতে। কোরআনকে জিজ্ঞেস করি যে কোরআন তুমি কোন রাত রাস্তা বিভ্রান্তির মধ্যে পড়ে গেছি, কারণ এই আয়াত দিয়ে আমাদের দেশের লোকেরা বলছে 14 তারিখে সাবানের রাত্র। আসলে কি তুমি 14 তারিখে সাবানের রাত্র আগমন করেছো? কোরআন বলবে না, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআনকে নাযিল করেছি লাইলাতুল কদরে। কোথায় নাযিল করেছি? এই সূরার শেষে আছে তানাযালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমর, মিন কুল্লি, সব এই রাত্রে বন্টন করা হয়। এরপরে বলবেন যে সবে কদরই বোধহয় এইটা, তাও যাতে কেউ বলতে না পারে সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেক সূরায় গিয়ে বলছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাস হলো সেই মাস যে মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। আমার সামনে তাফসীর ইবনে কাসির আছে, সব তাফসীর কিতাবগুলো আছে, সব তাফসীর কিতাব লিখেছে। এই মারফুল কোরআন আছে এখানে, মারফুল কোরআন তাড়াতাড়ি বের করেন, মারফুল কোরআন এই তাফসীরে সব বিস্তার এনেছে, এনে সেখানে ব্যাখ্যা করেছে যে এই সবে কদরই হচ্ছে সেই বন্টনের রাত্র, সবে বরাত নয়। এটা পত্রিকাতে অনেক আলেমরা লিখেছেন, কিন্তু এই হক আলেমদের লেখা পত্র পত্রিকা আসে না। এখানে একজন আলেম লিখেছেন, এটা একটা ইনকিলাব পত্রিকা ধর্ম দর্শন বিভাগে লিখেছে, এখানে প্রথম যার লেখা তা হচ্ছে একজন অধ্যাপকের লেখা, কারণ সে সবে বরাতকে মিথ্যাচিত্র দেখতে পাচ্ছে ভালো করি। কিন্তু একজন মুক্তি সাহেব লিখেছেন, সেইটা এখানে সুন্দর করে কিন্তু নিচে রাখছে। এই মুক্তি সাহেব এখানে লিখেছেন, খুব সুন্দর লিখেছেন পত্রিকায় যে কিভাবে তুললো আমার আশ্চর্য হয় যে এরকম সত্য কথাও মাঝে মধ্যে লেখে দেখা যায়। কোন কোন হাদিসে মধ্য সামানের রাতে নফল নামাজ এবং পরদিন নফল রোজা রাখার ফজিলত বর্ণিত হয়েছে, হাদিসগুলি হাসান বা দঈফ স্তরের হওয়া সত্ত্বেও উপমহাদেশে ওলামাগণ ফজিলত বর্ণনার ক্ষেত্রে এগুলোকে গ্রহণ করেছে। দঈফ হাদিস, পবিত্র কোরআন ও সহিহ হাদিস গ্রন্থ সমূহে মধ্য সামানের রাত তথা লাইলাতুল বরাত সম্পর্কে কোন কথা উল্লেখ নাই। এই রাতে ভাগ্যলিপি প্রস্তুত হয় কিংবা লাইলাতুল কদরের মতো এ রাতেরও বিশেষ ফজিলত আছে এমন কোন বর্ণনা কোন হাদিস বা কোন আসহাবে সাহাবার মধ্যেও পাওয়া যায়নি, সাহাবা কেরামদের থেকে পাওয়া যায় না। রাতের শেষ অংশে তাহাজ্জুদের ফজিলত এবং ক্ষমা প্রার্থী বান্দাকে ক্ষমা, রিজিক প্রার্থীকে রিজিক, বিপদগ্রস্ত থেকে পরিত্রাণের জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণার যে বর্ণনা হাদিসে আছে তা কেবলমাত্র শাবান বা রমজানের নির্দিষ্ট কোন রাতের জন্য নয়, বছরের সকল রাতের জন্য প্রযোজ্য। প্রত্যেক রাতের শেষ অংশ আল্লাহ রাব্বুল আলামিন এভাবে ডাকেন। এই অঞ্চলের মুসলিম জনগোষ্ঠীর নিকট মধ্য শাবানের মতো শবে বরাত নামে পরিচিত, বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তারা এই রাতকে উদযাপন করে। শবে বরাত দুর্বল হাদিসের ভিত্তিতে মধ্য শাবানের রাতের ফজিলত প্রমাণিত বলে বিজ্ঞ ওলামায়ে কেরাম সাধারণ লোকদেরকে তওবা ইস্তিগফার তাহাজ্জুদের নামাজ কাজা নামাজ নফল রোজা পালনের মধ্যে তাদের সীমাবদ্ধ রাখার পরামর্শ দেন। কিন্তু অধিকাংশ মানুষই সীমা লঙ্ঘন করে নফলকে ফরজের চেয়ে বেশি শবে বরাতকে উৎসবের কদরের চেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে। সারা রাত জেগে নফল নামাজ কাজা করা, ফরজ নামাজ কাজা করা, ফরজ নামাজ কাজা করা, নামাজ বাদ দিয়ে হালুয়া রুটি তৈরি করা, অসংখ্য নামাজ কাজা রেখে নফল নামাজের প্রতিযোগিতা করা, দল বেঁধে কবর জিয়ারত এবং মাজারে আলোকসজ্জা ও শরিয়াত বিরোধী নানা রকম কার্যকলাপ এখন শবে বরাতের আনুষ্ঠানিকতা বা রেওয়াজে পরিণত হয়েছে। আরেন সমাজের উদাসীনতা এবং মানুষকে সঠিক নির্দেশনা না দেওয়ার ফলে দিন দিন এসব কুসংস্কারমূলক প্রবণতা মুসলিম সমাজে বেড়ে চলেছে, যা কোনো মতেই সমর্থন করা যায় না। সাহাবায়ে কেরামের যুগ, পরবর্তী শতাব্দী ও ইমামদের যুগে মধ্য শাবানের রাত ঘটা করে উদযাপনের কোন নজির নাই। এখন পর্যন্ত আরব বিশ্বে শবে বরাত পালনের কোন রেওয়াজ চালু হয়নি। হাদিস গ্রন্থ মিশকাত শবে ব্যাখ্যা মিশকাতের দ্বিতীয় খণ্ডের 173 পৃষ্ঠায় শবে বরাতের উৎপত্তি সম্পর্কে একটি বর্ণনা পাওয়া যায়। সেখানে উল্লেখ রয়েছে যে প্রথম শবে বরাত উৎপত্তি হয়েছে 448 হিজরিতে বাইতুল মুকাদ্দাসের এলাকায়। 352 বছর চালু থাকার পর তা আরব দেশগুলোতে বন্ধ হয়ে গিয়েছে। ইরানের শিয়া সম্প্রদায়ের মধ্যে শবে বরাতকে উৎসব আকারে পালনের প্রথা চালু হয় এবং ফার্সি শব্দ শবে বরাত পরিচিতি লাভ করে। ইসলামী শিক্ষা বিস্তারের পর বহু বছর ধরে সেখানেও শবে বরাত উদযাপিত হয়, বরাত উৎসব আকারে পালিত হয় না। পাক ভারত উপমহাদেশে কেবল এখনো ঘটা করে শবে বরাত উদযাপিত হয়। নফল নামাজ, নফল রোজা পালনের জন্য শাবান মাসের এই তারিখটাকে নির্দিষ্ট করে ফেলেছে মানুষ। ফরজ নামাজের পাবন্দি, হালাল হারামের বাদ বিচার, অন্যের হক আদায় ইত্যাদি আবশ্যক বিধানগুলির প্রতি যারা উদাসীন তারাই আনুষ্ঠানিক এবাদতে নির্ভরশীল হয়ে পড়ে। দুই একটি হাদিস মধ্য শাবানের ফজিলতের কথা বর্ণিত হয়েছে, অথচ বহু হাদিসে উল্লেখ আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবী ও তাবেঈনগণ শাবান মাস জুড়ে এবাদত বন্দেগী, তেলাওয়াত, নফল রোজা পালন করেছেন। সেদিকে কদনের খেয়াল আছে। কোরআন ও অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত সৌভাগ্য রজনী হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ শবে কদরকে রমজানের শেষ দশকে তালাশ করার জন্য নবী সাল্লাল্লাহু তাকিদ দিয়েছেন, কিন্তু বাস্তবে দেখা যায় 27 তারিখ ছাড়া অন্য কোন রাতে এবাদত করার মতো লোক খুঁজে পাওয়া যায় না। এইভাবে রমজানের এতেকাফ করা সুন্নাত, মসজিদের হক, কিন্তু দেখা যায় সকল সাহাবা সালফে সালিহীন এতেকাফ করেছেন, অথচ আমাদের দেশে এতেকাফের সময় বসাবার মতো লোক খুঁজে পাওয়া যায় না। চান্দা করে অন্ধ লুড়া কানা লোকদেরকে তারপরে মসজিদে এতেকাফের জন্য বসানো হয়। মুসলমান জাতি আশুরার দিন রোজা পালন করার কথা আছে, সেটার মধ্যে দেখা যায় না। এমনি ভাবে এই সকল বিষয় জাতিকে সঠিক তথ্য জ্ঞান এবং যথাযথ দিক নির্দেশনা দান করা ওলামা, ইমাম, ইসলামী চিন্তাবিদদের দায়িত্ব। মসজিদ, ধর্মীয় সম্মেলন, প্রচার মাধ্যম সমূহ ব্যবহার করে সাধারণ মানুষকে সঠিক দিক নির্দেশনা দান করে গুমরাহির পথ থেকে রক্ষা করা সম্ভব। অন্য স্থায়ী দেশের মুসলমানরাও অন্যান্য জাতির মতো ধর্মীয় আনুষ্ঠানিকতায় নির্ভরশীল জাতিতে পরিণত হয়ে যাবে। এটা হচ্ছে বিভিন্ন কিতাব থেকে লিখেছেন একজন ইনকিলাব পত্রিকার একজন লেখক। এ পত্রিকাটা হচ্ছে 2004 সালের 15 আশ্বিন বৃহস্পতিবার 30 সেপ্টেম্বরের পত্রিকা। সেখানে সুন্দর করে এই লেখাটা দিয়ে আমি সংরক্ষণ করে রেখেছিলাম। এরপরে আসুন সূরায়ে দুখান নিয়ে তাফসিরে মারফুল কোরআন কি লেখছে এই মাওলানা মন্নান। এই কিতাবই, এই পত্রিকাই আমার লেখা এক জায়গায় ইবনে আব্বাস থেকে বর্ণিত, ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেছেন শবে বরাত সম্পর্কে এক প্রযোজ্য, এটা মিথ্যা কথা, জাল কথা। ইবনে আব্বাসের তাফসির, ইবনে কাসিরে এরকম ভাবে, ইবনে আপনার মারফুল কোরআন বলেন এরকম, তাফসির কাশ্যাপ, তাফসির কুরতুবি, তাফসিরে যত কিতাব আছে সব কিতাবে ইবনে আব্বাসের থেকে বর্ণিত আছে যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন এই রাত বলতে লাইলাতুল কদরকে বোঝানো হচ্ছে। তাফসিরে মারফুল কোরআন যেইখান থেকে ওনারা রেফারেন্স দিয়ে থাকেন আমার সামনে খোলা আছে, এখানে বলা আছে লাইলাতুল মুবারাকা। অধিকাংশ তাফসিরবিদের মতে এখানে শবে কদরকে বোঝানো হয়েছে, যা রমজান মাসের শেষ দশকে হয়। এ রাত্রিকে মুবারক বলার কারণ এই যে এ রাত্রিতে আল্লাহ তাআলার পক্ষ থেকে অসংখ্য কল্যাণ ও বরকত নাজিল হয়। সূরা কদরে আল্লাহ তাআলা বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি লাইলাতুল কদরে কোরআনকে নাজিল করেছি। এভাবে স্পষ্টভাবে বর্ণনা আছে কোরআন পাক শবে কদরে নাজিল হয়েছে। এতে বোঝা গেল যে এখানেও বরকতের রাত্রি বলে শবে কদর কি বোঝানো হয়েছে। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা পয়গাম্বরগণের প্রতি যত কিতাব নাযিল করেছেন তা সবই রমজান মাসে বিভিন্ন তারিখে নাযিল হয়েছে। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত রেওয়ায়েতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সহিফা রমজানের প্রথম তারিখে, তাওরাত 6 তারিখে, জবুর 12 তারিখে, ইনজিল 18 তারিখে এবং কোরআন পাঠ 24 তারিখ অতিবাহিত হওয়ার পর 25 রাত্রিতে অবতীর্ণ হয়েছে। তাফসীরে কুরতুবী, কোরআনে কারীম সাবে কদরে নাযিল হয়েছে, এর অর্থ এই যে লৌহে মাহফুজ থেকে সমগ্র কোরআনকে দুনিয়ার আকাশে এই রাত্রিতে নাযিল করা হয়েছে, অতঃপর 23 বছরে অল্প অল্প করে রাসূলুল্লাহ সাল্লামের প্রতি নাযিল হয়েছে। কেউ কেউ বলেন প্রতি বছর যতটুকু কোরআনের অবতরণ অবতারিত ছিল ততটুকু সাবে কদরে দুনিয়ার আকাশে নাযিল করা হতো। তাফসীরে কুরতুবী, এই হলো মুফাসসিরদের তাফসীর। এরপরে লেখছেন একরেমা প্রমুখ কয়েকজন তাফসীরবিদ থেকে বর্ণিত আছে, এই আয়াতে বরকতের রাত্রি বলে সবে বরাতকে বোঝানো হয়েছে। এই একটা বড় কথা একরেমা, কিন্তু দেখেন তাফসীরে লেখে, কিন্তু এই রাত্রিতে কোরআন অবতরণ কোরআন ও হাদিসের অন্যান্য বর্ণনা পরিপন্থী, অতএব এই রেওয়ায়েত একটা মিথ্যা নয়, এটা কোনো গ্রহণযোগ্য না। তাফসীরে ইবনে আব্বাস বলেন, এই রাত্রিতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় ফয়সালা হয় আমার পক্ষ থেকে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, এর অর্থ কোরআন অবতরণ রাত্রি অর্থাৎ সাবে কদরে সৃষ্টি সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ বিষয়ের ফয়সালা স্থির করা হয়, যা পরবর্তী সাবে কদর পর্যন্ত এক বছরে সংঘটিত হবে। অর্থাৎ এবছর কারা কারা জন্মগ্রহণ করবে, কে কে মারা যাবে এবং এবছর কি পরিমাণ রিজিক দেওয়া হবে, এই সব কিছু লেখা হয় সবে কবরের রাত্রে সবে বরাতে নয়। পরিষ্কার হয়ে গেল তাফসীর কিতাব থেকে, ইতিহাস থেকে, সব কিতাব থেকে, যে এইগুলো লেখা হয় সবে কদরে সবে বরাতে নয়। আমরা বুঝতে হবে আমাদেরকে এই সমস্ত শিরিক আর বেদাত যেটা আমরা শুরুতে আলোচনা করেছি, বেদাতকে যেখানে এস্টাবলিশ করা হচ্ছে সেখান থেকে সুন্নাহ চলে যাচ্ছে, এই বেদাত আবিষ্কার করে আমরা সবে কদর থেকে জিলহজ মাসের প্রথম 10 তারিখে ফজিলত থেকে আশুরার থেকে এবং প্রত্যেক রাতের শেষ অংশ থেকে আমরা বঞ্চিত হচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্নাহ অনুযায়ী কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দান করুন এবং সমস্ত শিরিক বেদাতি কুসংস্কার মাজার পূজা কবর পূজা পীর পূজা ব্যক্তি পূজা আলেম পূজা মুয়াজ্জিন পূজা মুফতি পূজা এই সব থেকে বেঁচে সত্যিকার অর্থে কোরআন এবং সুন্নাহ দিকে ফিরে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ্বান করছেন, ফাইন কানা যাতুন ফি শাইইন, যখন তোমরা কোন বিষয়ে বিবাদে লিপ্ত হবে বিতর্ক দেখা দিবে, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তোমরা আল্লাহর কাছে আল্লাহর রাসূলের কাছে ফিরিয়ে দাও, কোরআন সুন্নাহর সঙ্গে মিলাও। আমরা কোরআন সঙ্গে মিলালাম, সুন্নাহর সঙ্গে মিলালাম, তাতে যেটা সত্যিকার পরিষ্কার হয়ে গেল তা আপনাদের সামনে তুলে ধরলাম। ফামান শা ফালিউমিন ওয়ামান শা ফালিয়াকফুর, যার মনে চায় মানো যার মনে চায় মানো না, তোমার কবরে আমি যাব না আমার কবরে তুমি যাবে না। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা যদি আমাকে জিজ্ঞেস করেন আমি বলবো আমার দায়িত্ব ছিল ওমা আলাইনা ইল্লাল বালাগ, পৌঁছে দেওয়া আমি পৌঁছে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।